এটা কি বললাম না খারাপ তাই না? তাহলে কি যাওয়া আসা কিন্তু শুধু নিয়ন্ত্রণে ঘুরে জিনিসটা কি হয়ে গেল বাজে একই জিনিস হারাম বিদা সিঁড়ি মন হচ্ছে এমন মন হচ্ছে খাঁটি মনের প্রতি খাঁটি মন যদি খাঁটি থাকে মন যদি ভালো থাকে মন যদি পরিষ্কার থাকে ঠিক আছে এই জন্য মনে কাল আল্লাহ মনকে ভালো করতে হবে। যদি আপনি বলেন আমার নিয়ত ভালো আছে সরকারের রোজা আমি রাখবো নিয়ত কাজে দেবে না তার কারণ আপনার সবের উদ্দেশ্যে সেই দিনে রোজা রাখছেন যে দিনের রোজা আমার নয় সুতরাং সেটা হল বিদাত তাহলে বিদাত যদি হয় তাহলে সেটা করা কুল্ল বিদাত দিন কিছু বিদাত আছে সাইয়্যা খারাপ জিনিস আর কিছু বিদাত আছে হাসানা যার মাধ্যমে মানুষের উপকার হয় মানুষকে খাওয়ান দাওয়া করা হয় মানুষের উপকার দান খায়রাত করা হয় সেটা হচ্ছে বিদাতে হাসানা। তো বিদাতে হাসানা সাইয়্যা ভাগটা কে করল? তুমি যে পথে বসে আল্লাহ নবী করেছে আল্লাহ নবী কি বলেছেন গুল লোকের গুল মানে কি গুল মানে কি গুল সমস্ত রকমের বিদাত যত রকমের বিদাত আছে সবই বলা ভালো কাজ করলে জাহান নামে যাব। হ্যাঁ ভালো কাজ যদি ভালো না হয় ভালো কাজ ভালো হওয়ার জন্য শর্ত আছে সেই শর্ত পূরণ করা না হয় যে ভালো কাজ নয় সেটা মন্দ কাজ আর সেই মন্দ কাজ আল্লাহ কিন্তু আপনি কোরআন খতম করে বকশাতে পারেন এখানে বকশানো মানে বকশিস দেওয়া কোরআন খতম করলে বললেন আল্লাহ গো আমি যে কোরআন খতমটা করলাম এই সবটা আমার বাপের রব বুঝে মাছ ফেরাতের জন্য আমি আমার বাপকে দান করলাম। অনেকে আবার হুজুরের জন্য কোরআন খতম করে হুজুরের জন্য কোরবানি করে নিজে পায় না হ্যাঁ নিজের মন ভালো পায় না স্বামীর মতে মন না নিজে পাও না নিজে খেতে পাও না নিজের পা পাওয়ার কোনো উপায় নেই হুজুরের জন্য যার কোনো সব তা দরকারই নেই তার জন্য কোরবানি করা দরকারই নেই তার জন্য হাতে আঁকা করা দরকারই নেই তার জন্য কোরআন খতম করা না নিজের জন্য করো তার নিজের জন্য সেই কাজ করো যে কাজ করে লাভ দেবে কোরআন খতম করে সবাব বর্ষণ পদ্ধতি শরীরকে বলা হয়েছে দান করে বলা হয়েছে যে হ্যাঁ বাপের নামে দান করো কাজে দেবে বাপের নামে কিন্তু নামাজ পড়ো কথা বলা হয়েছে নামাজ পড়ো কাজে দেবে বলা হয়েছে কথা বলা হয়েছে হয়নি সুতরাং হয় না রোজা না রাখতে পারলে কাফারা দাও বলা হয়েছে নামাজ না পড়তে পারলে কাফারা দাও বলা হয়েছে সুতরাং নামাজ না হলে যে মারা যায় তার কাফারা যদি না হবে সুতরাং বকশানো কোরআন খতম করে বকশানো চাই সরবরাহ হোক কিংবা অন্য দিনে হোক যায় না বিরাজ এই বিরাজ যে করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে তার সমস্ত আমল এই আমল এই যে আমল করে সে আমল বরবাদ হয়ে যাবে মিলাদের ঘুম পড়ে মিলাদ পড়ানো হয় হুজুর দেশে যে একই রাতে কয়েক বাড়িতে মিলাদ পড়ানো হয় যত পরে সাতটি যত পরে যেন এক এক ছাব্বিশ রমজান মাসে আট হাজার দশ একে খতম করে ফেলে তার লাভ সম্ভব তার সেটা বহু সম্ভব ফায়দা সম্ভব মেহমানদারি ঘুম পড়ে যায় জামাই ডাকা হয় তারপরে পেয়ায় ডাকা হয় তারপরে মেহমানদারি খাওয়া দাওয়া ঘুম পড়ে যায় ঘুম পড়ে যায় যে পর্বের কোন ভিত্তি নেই সেই পর্ব নিয়ে দেশের পত্র পত্রিকা রেডিও টিভি ইত্যাদিতে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হয় সম্প্রচার করা হয় তারা ছিলেন হুজুররা ওই দিনের নানা রকম কুয়ো ফজল বর্ণনা করে থাকে আর তাতে বিদাতে সেই সব বিদাতে আরো উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়ে যেভাবে বিদাত বাড়তে থাকে সেইভাবে বিদাত বাড়তে থাকে আর পন্থী হুজুররা, সহি পন্থী হুজুররা যতই বলা হোক থাকে আমাদের কাছে মোহনবাসীর শব্দ এমনিতেই দূর থেকে নিয়ে যায়, কোন কাজ দেয় না। আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে দেখেছি আপনাদের সামনে কিছু কথা বলার জন্য, যে এখানে কোনো ভিত্তি নেই, এ নামাজ কোনো ভিত্তি নেই, এ রোজার কোনো ভিত্তি নেই, যত দলিল আপনি শুনুন ওই দলিল আপনি মুখস্ত করে রাখুন, ও দলিল কিন্তু আসলে দলিল না, ঠিক এই শ্রেণীর দলিল, আর সে দলিলের কোনো ভিত্তি নেই, সে দলিলের কোনো আসলত্ব নেই, সে দলিলের কোনো প্রতিষ্ঠা নেই, সুতরাং সে দলিলকে দলিল মনে করে আপনি ভাববেন, আপনি সেদিন হেফাজত করবেন কখনো এটা ভাববেন না। তাছাড়া আপনারা জানেন এদেশে যারা বাস করছেন এদেশে কিন্তু এই কাজ হয় না, হয় না, এই এই নিয়ে কোনো হেফাজত পালন করা হয় না, হয় না, এই নিয়ে আমাদের দেশে যে ভাড়া হয় সেই ভাড়ায় দেশে পুরো হুজুর এদেশে তো হলিয়া হলিয়াই নেই, এদেশে আল্লাহর ওই বলতেই নেই, কোনো এক জায়গাতে মাজার নেই, এখানে মাজার নেই মানে আল্লাহর ওই নেই, আর আমাদের দেশে আল্লাহর ওইতে ছড়াছড়ি, ওইতে গলিতে আল্লাহর ওই, সেখানে আল্লাহ